সৃষ্টির আদিকাল থেকে প্রত্যেক মুহূর্তে সৃষ্টির সূচনাকারী শুভ শক্তি এবং সংহারকারী অশুভ শক্তির সংঘর্ষ হয়ে চলেছে, এবং সেই সংঘর্ষের প্রতিফুলকি থেকে জন্ম নিচ্ছে দুটি সত্তা, একটি মনুষ্য সত্তা আর অন্যটি পিশাচ সত্তা, যা দেহধারী জীবকুলে জন্মলগ্ন থেকেই বিদ্যমান হয়ে যায়। প্রকৃতির খেয়ালে মানুষ সেটা কখনো নিয়ন্ত্রণ করতে পারলেও আবার কখনো নয়, তখনই জেগে ওঠে পিশাচ। কিন্তু তার কি বিনাশ সম্ভব? এই প্রশ্নের উত্তর দেবে সজীব মাহমুদ নীলের লেখা সাইকোলজিক্যাল হরর গল্প দ্বিতীয় সত্তা। গল্প পাঠে তমাল, অন্যান্য চরিত্রে পিনাকি, সুমিত, অরূপ, সায়ন্তন, রাকিব, রিভু, জয়, ইরাবতী এবং পূজা। গল্পের এডিটিংয়ে রাকিব, পোস্টারে শঙ্খ, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ, এবং গল্পের সূত্রধর আমি শিউলি। শুরু হচ্ছে আজকের গল্প দ্বিতীয় সত্তা। বর্ষার দুপুর, যদিও একটু আগের হওয়া বৃষ্টির পর আকাশ এখন পরিষ্কার, তবুও চারিদিকটা বেশ নিরিবিলি। এমন সময় ভরা নদীর কিনারায় একটা লোককে দেখা গেল। নদীর জল বেড়েছে আর সেই জলেই অর্ধেক মাথা উঁচু করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে একটা মরা গাছের গুঁড়ি। তার নজর কিন্তু গুঁড়িটার দিকে নয়, বরং সেই মরা গাছের গুঁড়ির ফাঁকে যে মৃতদেহটা আটকে আছে সেদিকে। বেশ কিছুক্ষণ লোলুপ দৃষ্টিতে মরাটার দিকে তাকিয়ে থেকে মাথাটা একবার এইদিক ওইদিক ঘোরালো লোকটা। বাজপাখির মতো তীক্ষ্ণ সতর্কতা ভরা চোখে চারপাশটা ভালো করে দেখে নিল একবার। আশপাশে কাউকেই দেখা গেল না। এমন নির্জনতা দেখে চোখ দুটো নিমেষেই জল জল করে উঠল লোকটার। ধীরে ধীরে এগিয়ে গেল মরা গাছটার গুঁড়িটার দিকে, কিন্তু বেশি কাছে যেতে পারল না। অর্ধেক জলে আধডোবা হয়ে আছে গুঁড়িটা। আরও একবার সতর্কভাবে চারপাশটায় তাকালো। যদিও কাউকেই দেখা যাচ্ছে না, তবুও সতর্ক থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। চারিদিক ভালো করে দেখে ধীরে ধীরে হাতটা উঠে এলো পরনের সাদা ধুতিটার ওপর। তারপর এক টানে খুলে ফেলল সেটা। ধুতিটা আস্তে করে নদীর কিনারায় রেখে প্রথমে হাঁটু জল, তারপর কোমর জল অবধি নামল লোকটা। তারপর এক হাতে শক্ত করে মরা গাছের গুঁড়িটা ধরে আর এক হাত দিয়ে মৃতদেহটা ছাড়ানোর চেষ্টা করল। বেশ শক্তভাবেই বেঁধেছে। মৃতদেহটা আলগা করতে বেশ খানিকটা বেগই পেতে হলো। দেখে যা মনে হলো, মরাটা বেশি দিনের নয়, দু একদিনের পুরনো বলেই মনে হলো। শরীর খানিকটা ফুলে উঠলেও বেশি ফোলেনি। বেশ কিছুক্ষণ টানা হেঁচড়া করার পর অবশেষে মৃতদেহ আলগা হলো। আর আলগা হতেই আবারও বাজপাখির মতো তীক্ষ্ণ চোখগুলো জল জল করে জ্বলে উঠল। ধীরে ধীরে মাথাটা নুইয়ে পড়ল মৃতদেহের দিকে। তারপর নেড়ি কুকুরের মতো দুই দিনের বাসি মৃতদেহটার দিকে নাক নিয়ে গিয়ে শুঁকতে লাগলো তৃপ্তি সহকারে। মুখ দিয়ে বেরিয়ে এলো একটা অস্ফুট ভাবে শব্দ, যেন মরার গন্ধ পেয়ে রক্ত চঞ্চল হয়ে উঠল। সঙ্গে চলার গতিবিধিও খানিকটা বেড়ে গেল। বেশি দেরি করা চলবে না, যদিও এই সময় এই দিকটাতে কেউ আসবে না, তবুও সতর্ক থাকতে হবে। কথাটা ভেবেই লোকটা তাড়াতাড়ি টানতে টানতে মৃতদেহটা নিয়ে এলো পাড়ে। তারপর প্রথমে নিজে শুকোনোর জন্য উঠল, এরপর টেনে হিঁচড়ে মৃতদেহটাকে তুলে আনল। কোনো দিকে তাকানোর সময় নেই, জলে ডুবে এমনিতেই মৃতদেহটা খানিক নরম হয়েছিল, আর তার উপর হাতের আঙুল ভেদ করে বেরিয়ে এসেছে বড় বড় হিংস্র পশুর মতো নখ। তার এক থাবায় বেশ খানিকটা মাংস খুলে এলো মৃতদেহ থেকে। কয়েক যুগের ক্ষুধার্ত হিংস্র পশুর মতো মাংসগুলো খেতে শুরু করলো লোকটা। পরনের ধুতিটা পড়ে রইল পাশেই। পুরো মৃতদেহটার অর্ধেক সাবার করতে খুব বেশি সময় লাগলো না। মৃত মানুষটার শরীরের মাংস খাওয়ার পর একটা তৃপ্তির ঢেকুর তুলল লোকটা। চোখে মুখেও একটা উজ্জ্বলতা খেলা করছে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পাশে পড়ে থাকা ধুতিটা তুলে নিল হাতে। তারপর সেটা নিজের উন্মুক্ত দেহে জড়িয়ে নিল। আবারও একবার সতর্ক দৃষ্টি রাখল চারিদিকে। দূরে দু একজন লোক দেখা যাচ্ছে, তবে কাছে কুলে কাউকেই দেখতে পেল না। না, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। ধীরে ধীরে গ্রামের রাস্তার দিকে হাঁটা শুরু করলো লোকটা। মৃতদেহের বাকি অংশ পড়ে রইল সেখানেই। সেদিকে একবার ফিরেও তাকালো না সে, দ্রুত পায়ে হেঁটে চলল আলপথে। তারপর দেখতে দেখতে মিলিয়ে গেল দূরে। সন্ধ্যার সময় গুটিকতক ছোকরা মিলে পাড়ার ক্লাবে বসে আড্ডা দেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যা হতে না হতেই সবাই এসে হাজির, কেবল সঞ্জয়ের কোনো দেখা নেই। সবাই যখন সেই কথাই বলছে, হঠাৎই বৃষ্টিতে ভিজতে ভিজতে সঞ্জয় এসে হাজির। এসেই বলল, হ্যাঁ রে, খবরটা শুনেছিস তোরা? খবর কই না তো, কি খবর? আরে ওই যে নদীর দিকটায় একটা আঁত খাওয়া মরা পাওয়া গেছে, সেই খবর। সে আর নতুন কি, এমন খবর তো প্রায় শোনা যায়, আর বর্ষার সময় তো আরো বেশি। এ আবার নতুন কি? কথাটা সত্যি, প্রায় শোনা যায় নদীর জলে মরা ভেসে এসে ঘাটে লেগেছে, আর বর্ষাকালে সেটা আরো বেড়ে যায়। কারণ একে তো বর্ষাকাল, অনেক সময়ই দেখা যায় মরা পোড়ানোর সুযোগটাও পাওয়া যাচ্ছে না, তখন বাধ্য হয়ে মৃতদেহ ভেলায় করে ভাসিয়ে দেয় নদীতে। এটা কিন্তু কেবল হিন্দুদের ক্ষেত্রেই ঘটে এমনটা নয়, অনেক সময় দেখা যায় মুসলমানের মরাও ভেসে আসে এই নদীতে। কারণ একটাই, বর্ষায় চারদিকটা জলে ভরপুর, নিচু এলাকাগুলো তো হয়ে ওঠে ছোটখাটো খাল বিলের মতো, মরাকে আর মাটি দেওয়া সম্ভব হয় না, তাই মাঝে মাঝে মরা ভাসিয়ে দিতে হয়। কথাটা শুনে সঞ্জয় বলল, মরা তো আসেই, সে তো আমিও জানি, কিন্তু আধ খাওয়া মরা আসার কথা শুনেছিস কখনো? অমলদা মানে অমলবাবু এতক্ষণ ঘরের এক কোণে বসে চুপচাপ বিড়ি টানছিলেন। ছোটদের সঙ্গে তার ওঠা বসা থাকলেও প্রয়োজনের বেশি কথা বলেন না, কিন্তু এবার বললেন, হয়তো মরাটা ভাসতে ভাসতে কোনো গাছের গুঁড়িতে এসে আটকেছিল, তখন সেটা শিয়াল বা অন্য কোনো জীবজন্তু টেনে তুলে অর্ধেকটা খেয়ে নিয়েছে। অমলবাবুর কথাতে বেশ খানিকটা যুক্তি থাকলেও সঞ্জয়ের বোধহয় সেটা মনের মতো মনে হলো না। বলল, না অমলদা, এটা শিয়াল কুকুরের কাজ নয় গো। তো কার কাজ তোর? বিধুর এমন মন্তব্যের পর সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল। কেবল যিনি তখনও চুপচাপ বসে থাকলেন তিনি হলেন অমল বসু। সবাইকে চুপ করতে বলে হাতের একেবারে শেষ হয়ে আসা বিড়িতে আরেকটা টান দিয়ে গম্ভীর স্বরে বললেন, ঘটনাটা খুলে বল তো। সঞ্জয় এবার অতি উৎসাহের সঙ্গে পুরো ঘটনাটা বলতে শুরু করল। যা বলল তা ঠিক এইরকম। বিকেলবেলা আকাশ একেবারে পরিষ্কার, রাতের আগে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে না। দেখে লোকজন কাজে বেরিয়েছিল, একদল লোক ছুটল নদীতে মাছ ধরার জন্য। তারাই গিয়ে প্রথমে দেখতে পায় জিনিসটাকে। দূর থেকে খুব ভালো বুঝতে না পেরে কাছে গিয়ে দেখে একটা আধ খাওয়া মরা পড়ে আছে নদীর কিনারে কাছটায়। পেট থেকে নাড়ি ভুঁড়ি বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। তাদের মতে তারা সকালেও এখানে মাছ ধরতে এসেছিল, কিন্তু তখন এমন কিছু দেখেনি। শেয়াল কুকুর বা জীবজন্তুর কাজ নয়, কারণ সেটা হলে আশেপাশে পায়ের দাগ থাকত। নেই, তাছাড়া দুপুরের পর বৃষ্টি হয়নি যে জলে ধুয়ে যাবে, কিন্তু পায়ের দাগ কয়েকটা ছিল, আর সেটা হলো মানুষের। আর সেটা আধ খাওয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের কাছেই। সঞ্জয়ের সব কথা শুনে অমল বসু বললেন, মানুষের পায়ের দাগ, ঘটনাটা তো বেশ জটিল বলে মনে হচ্ছে। এমনিতেই সঞ্জয়কে কেউই খুব একটা পাত্তা দেয় না, কিন্তু অমল বসুর কথা শুনে সঞ্জয় অতি উৎসাহে বলল, আমিও তো সেটাই বলছি, মানুষের পায়ের দাগ থাকবে কেন? আর যারা দাগগুলো দেখেছে সবাই একই কথা বলছে যে বৃষ্টি হওয়ার পরই কেউ গিয়েছিল সেখানে। আচ্ছা অমলদা, তোমার কি মনে হয়? শেষ কথাটা বলেই অতি আগ্রহে অমল বসুর দিকে তাকালো সঞ্জয়। অমল বসু কিন্তু তখনই জবাব দিলেন না, বরং তার আগে বুকের পকেট থেকে একটা বিড়ি বের করে জ্বালিয়ে মুখ ভর্তি ধোঁয়া নিয়ে কুণ্ডলি আকারে ছাড়তে ছাড়তে বেশ গম্ভীর স্বরে বললেন, এখনই তো বলা যাচ্ছে না রে সঞ্জু, তবে ভাবতে হবে বুঝলি। তার আগে বল, তুই এত খবর পেলি কোত্থেকে? কই আমি তো শুনিনি ঘটনাটা, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি জানতেও পারলাম না। বাকিরা ঘরের মাঝখানটায় বসে তখনও তাসই খেলছিল। কেউ কেউ হয়তো একটু আধটু শুনছিল ওদের কথা, কিন্তু মনোযোগ সেই খেলার দিকেই। এবার অমল বসুর এমন কথা শুনে বিধু মানে বিধানচন্দ্র একটা গোলাম বাকি তিনজনের ফেলা তাসের কার্ডের উপর সশব্দে ফেলে দিতে দিতে বলল, এই অমলদা, তুমি কিন্তু আবার সঞ্জুর সব কথা বিশ্বাস করো না, নিশ্চয়ই আজ আমাদের গুল মারতে এসছে। এটা সত্যি যে সঞ্জয় মাঝে মধ্যেই মনগড়া সব আজগুবি ঘটনা এমন করে রসিয়ে বর্ণনা করে যা বিশ্বাস না করে থাকা যায় না, কিন্তু যখন ঘটনাটা পরখ করে দেখা হয় তখন দেখা যায় ঘটনাটা সত্য হলেও তার 99% ওর নিজের বানানো। এই কারণেই মাঝে মাঝে অমল বসু বলেন, সঞ্জু তুই বরং সাহিত্যিক হয়ে যা বুঝলি, রসিয়ে গল্প লিখবি, দেখবি বেশ নাম করবি একসময়। কিন্তু আজ এমনটা ঘটল না, বরং অমল বসু নিজেই সঞ্জয়ের এমন উদ্ভট কথায় বেশ ভাবনাতেই পড়ে গেলেন মনে হলো। ঘরের এক কোণে বসে একটার পর একটা বিড়ি টানতে লাগলেন। বাকিদের কিন্তু সেদিকে নজর নেই, ওদের নজর কার্ডের দিকে। ক্লাবে এই একটা খেলাই চলে আসে, আর সেটা হলো তাস, জুয়াতে নয়, এমনিতেই। কাজ না থাকলে যা হয় আর কি। সবার মন যখন সেখানে, অমল বসু হঠাৎ বলে উঠলেন, বুঝলি সঞ্জু, অনেক যোগ গুণ ভাগ করে যা বুঝলাম, তা হলো ঘটনাটা মোটেও এড়িয়ে যাওয়ার মতো নয়, ভালো করে খতিয়ে দেখতে হবে। অমল বসুর এই কথা শুনে কারো মনই আর তাসে রইল না, কারণ সবাই জানে অমল বসু বেশি কথার মানুষ নয়, আর তাছাড়া অযথা কোনো বিষয় নিয়ে ভাবার লোকও সে নয়। যা বলেন ভেবে চিনতে হিসেব করেই বলেন। ওর এমন কথা শুনে সঞ্জয় বলল, তাহলে এখন কি করবে? কি করব তা তো জানি না, তবে হ্যাঁ, আগে দেখতে হবে কাজটা কিসের হতে পারে। নরখাদক? নরখাদক তা হতে পারে। অমল বসুর এই কথা শুনে সবাই অবাক। কি বলছেন উনি, নরখাদক? এও কি সম্ভব নাকি? প্রশ্নটা অবশ্য বিধুই করল, আর করতেই অমলদা আবার সেই একই গম্ভীর স্বরে বললেন, কেন কেন হতে পারে না? তাছাড়া নরখাদক সত্যি হয়, এরা মৃত মানুষের মাংস খায়, কখনো কখনো সুযোগ দেখে জীবিতদেরও ছেড়ে দেয় না, মোট কথা তাদের কাঁচা মাংস হলেই চলে। অমল বসুর এই কথা শুনে সবাই একটু নড়ে চড়েই বসল, সবার বুকের ভেতরই ঢিপ ঢিপ করছে, সবাই মুখ তুলে তাকিয়ে আছে চশমা পড়া মানুষটার দিকে। মানুষটা যে আরো কিছু বলবে এমনটাই সবাই আশা করেছিল, কিন্তু না, এই বিষয়ে আর কিছুই বললেন না অমল বসু। পকেট থেকে আরেকটা বিড়ি বের করে ধরাতে ধরাতে বললেন, আজ তাহলে আমি উঠি, বুঝলি, অনেক রাত হলো, বৃষ্টিটা একটু থেমেছে, এই ফাঁকে বাড়ি যাওয়াটাই ভালো, তোরাও বাড়ি যা, বেশি রাত করিস না। যা বুঝলাম দিনকাল খুব একটা ভালো নয়। শেষের কথাগুলো বলতে বলতে বসা থেকে উঠে দাঁড়ালেন অমল বসু, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন দরজার দিকে। কি যেন একটা ভেবে আবার পেছন ফিরে তাকালেন, একটু চিন্তা করে বললেন, বিধু, বলছি সকাল সকাল একটু আমার বাড়ি আসিস তো, কাজ আছে। এরপর আর থাকা যায় না, একে একে ক্লাব ঘরটা ফাঁকা হয়ে গেল। সত্যি এই ফাঁকে বাড়ি যাওয়াই ভালো, বৃষ্টি যদিও থেমেছে কিন্তু আকাশে এখনো কালো মেঘ, কখন হুট করেই বৃষ্টি আসবে বলা যায় না। পরের দিন সকালবেলা বিধু যখন অমল বসুর বাড়ি গিয়ে পৌঁছলো, তখন সে দেখল তিনি বিছানার উপর চিত হয়ে শুয়ে আছেন, হাতে একটা জ্বলন্ত বিড়ি পুড়ে যাচ্ছে আপনা আপনি, পুরো বিছানায় নানা ধরনের কাগজ ছড়িয়ে ছিটিয়ে রাখা। মনে হলো তিনি কিছু একটা খুঁজছেন এই সব কাগজের মধ্যে থেকে। এলি, তোর জন্যই অপেক্ষা করছিলাম, চল, এমনিতেই দেরি হয়ে গেছে। কথাটা শুনে বিধু একটু অবাকই হল, লোকটা কি চোখ বন্ধ করেও দেখতে পায় নাকি? বিধু দিব্যি দেখছে লোকটা এখনো একইভাবে চোখ বন্ধ করেই শুয়ে আছে। প্রশ্ন করল বিধু, বুঝলে কিভাবে যে আমি এসেছি? তুমি তো চোখ বন্ধ করেছিলে, তাই না? অমল বসু উঠতে উঠতে বললেন, তা বোঝা যায়, কিন্তু কোথায় যাবে বললে না তো? সারা রাত অনেক ঘাঁটাঘাঁটি করলাম, বুঝলি, যা দেখলাম সঞ্জু খুব একটা বানিয়ে বলেনি, এমন নরখাদক সত্যি হয়। এরা আসলে নিম্ন শ্রেণীর পিশাচ, এদের খাদ্য সাধারণত নোংরা পচা বাসি জিনিস, এই ধর মরা পচা গলে যাওয়া মানুষ কিংবা জীবজন্তুর মাংস, কাঁচা মাছ, এক কথায় যেসব খাদ্য মানুষের খেতে রুচিতে বাঁধে সেই সবই এদের পছন্দের খাবার। অমলবাবুর এই কথা শুনে বিধুর বুকটা একটু ধক করে উঠল। পিশাচ! বইয়ে বা উপন্যাসে বেশ কয়েকবার পিশাচের নাম শুনেছে বিধু। এখনো তো একটা বই রাখা আছে ওর বইয়ের আলমারিতে, কিন্তু অমলদা কোথায় যাবে সেটা তো বলল না। প্রশ্নটা আবারও একবার করল বিধু। জবাবে অমল বসু একটু হেসে বললেন, পিশাচটাকে ধরতে হবে বুঝলি, নয়তো কখন কি করে বসে বলা তো যায় না। অমল বসু হাঁটছে, তার ঠিক পেছন পেছন বিধু। তার যেন বিশ্বাসই হচ্ছে না কথাটা, পিশাচ ধরতে যাচ্ছে তারা। বইতে পড়েছে বিধু, পিশাচ দেখতে যেমন ভয়ঙ্কর, তাদের কার্যকলাপ তার থেকেও বেশি ভয়ঙ্কর। জেনে শুনে এমন বিপদে পড়তে কেই বা চাইবে, তাছাড়া পিশাচটা আছেই বা কোথায়? কেবল সঞ্জুদার কথা শুনে এমন একটা অভিযানে যাওয়া তো বড়ই নির্বুদ্ধিতার পরিচয়। কিন্তু অমলদা যখন বলেছে, তার কথা তো সরাসরি অমান্য করা যায় না। বিধু আমতা আমতা করে বলল, অমলদা বলছি, গতকাল একটা বই পড়লাম বুঝলে, পিশাচ সম্পর্কে, যেখানে লেখা আছে পিশাচেরা নাকি বহুরূপী হয়, তাছাড়া তারা যেমন ভয়ঙ্কর দেখতে ঠিক তেমনই তাদের কার্যকলাপও ভয়ঙ্কর। ওদের সাথে লাগা আর মৃত্যুর দুয়ারে পা রাখা নাকি একই কথা, তা কথাটা সত্যি? বিধুর কথা শুনে অমল বসু একটু হাসলেন, বললেন, কেন তোর বুঝি ভয় করছে খুব? ভয় করছে, হ্যাঁ তা তো একটু করবেই, তাছাড়া এটা তো ভয় পাওয়ার মতোই কাজ, কিন্তু সেটা তো আর মুখ ফুটে বলা চলে না। সাহসী ছেলে হিসেবে পাড়ায় বিধুর বেশ নামডাক আছে, এখন যদি বা সে বলে যে হ্যাঁ ভয় করছে, তাহলে তো সেটা ভারী লজ্জার বিষয়। বিধু বলল, না ভয় ঠিক নয়, কিন্তু মানে ব্যাপারটা বোঝো, আমরা তো জানি না যে পিশাচটা দেখতে কেমন, তাছাড়া কোথায় থাকে সেটাও তো জানা নেই, তাই শোন, আমি তোকে যে শ্রেণীর পিশাচের কথা বললাম, তারা সাধারণত মানুষের মতোই হয়ে থাকে। এই যেমন আমাকে দেখ, আমাকে কি তোর পিশাচ বলে মনে হচ্ছে? হচ্ছে না তো? ঠিক তেমনই তাদেরকেও দেখলে সাধারণ মানুষ বলেই ভুল হয়, কিন্তু সেই সাধারণ মানুষের মাঝেই লুকিয়ে থাকে পিশাচের বৈশিষ্ট্য। আসলে এরা কেবল খাবারের দিকটা থেকেই পিশাচের লক্ষণগুলো পেয়েছে, বললাম না নিম্ন শ্রেণীর পিশাচ, এদের তেমন কোনো ক্ষমতা নেই বলেই এমন নোংরা খাদ্য খায়, জীবন্ত শিকার ধরে খাওয়ার শক্তিই নেই এদের। তবে হ্যাঁ, কোনো কোনো নিম্ন শ্রেণীর পিশাচ কিছুটা শক্তিশালী হয় ঠিকই, কিন্তু সেটাও মানুষেরই মতন। দেখিস না, কিছু কিছু মানুষের গায়ে বেজায় শক্তি হয়ে থাকে, ঠিক ওরকম। কথাটা শুনে বিধু খানিকটা সাহস পায় মনে, বলে, তা এই পিশাচ বইয়ের পিশাচের মতো ভয়ঙ্কর নয় বলছো? মানে এরা নিজের রূপ বদলাতে পারে না? না তা পারে না, আর পারে না বলেই এরা ভয়ঙ্কর নয়। কেবল খাদ্যটা মানুষের মতো খেতে পারে না, নোংরা আর পচা বাসি খাবার খায় বলেই এদেরকে সবাই পিশাচ বলে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না। তবে হ্যাঁ, তাই বলে এদেরকে দুর্বল ভাবলে বড্ড বোকামি করা হবে, কারণ মানুষও কিন্তু মানুষ খুন করে। ওরাও রেগে গেলে বা কেউ তাদের উপর আক্রমণ করলে খুন টুন করে বসে, তাই সাবধান। আমার অনুমান যদি সত্যি হয় তাহলে দেখা যাবে। বেশি কথা বলিস না, তাড়াতাড়ি পা চালা, আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তার আগেই কাজটা সেরে নিতে হবে বুঝলি। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা আধচালা মাটির বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে এসেই হাঁক ছাড়লেন অমল বসু, সাধনদা! ও সাধনদা, বাড়ি আছো নাকি? ও সাধনদা, কে? ভেতরে এসো, ভেতরে এসো। আমি অমল, বাইরে এসো, কথা আছে। ও অমল নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, একটু পরই একটা মাঝবয়সী গোছের লোক বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। বেশি সময় নষ্ট না করেই অমল বসু বললেন, কালকে কি যেন বলছিলে? কই না তো, কিছু মনে পড়ছে না তো। আরে ওই যে দুপুরবেলা তুমি নদীর ঘাটের দিকে যাচ্ছিলে, একটা লোককে নাকি সেদিক থেকে আসতে দেখলে, মনে নেই? লোকটা এবার ফিসফিস করে বলল, ও সে কথা? আরে শুনলাম কাল নাকি নদীর ধারে একটা আত খাওয়া মরা পাওয়া গেছে, কথাটা সত্যি নাকি রে? সেটা বাদ দাও, পরে শোনো, ক্ষণ আগে যেটা বলছি সেটার উত্তর দাও। আরে সেটা আজব ঘটনা, বুঝলি, আমি যাচ্ছিলাম ওই নদীর দিকে, ভাবলাম বৃষ্টিটা যখন তখন একটু ঘুরেই আসি, এবার নাকি নদীতে বেশ বড় বড় মাছ এসেছে। যেতেই দেখি ওই পাড়ার ওই কিশোরের কোন সম্পর্কের এক আত্মীয় এসেছে না, আরে বল না নামটা, বল না কি যেন নাম, ওই রঘুনাথ, সে দ্রুত পায়ে হেঁটে আসছে সেদিক থেকে। ভাবলাম হয়তো কোনো কাজে গিয়েছিল, কাছে আসতেই প্রশ্ন করলাম, ঘটনা কি? হ্যাঁ, এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছ? দেখো তো কাণ্ড, আমার প্রশ্নের উত্তর তো দিলই না, বরং আমাকে দেখেই যেন ভূত দেখার জোগাড়, তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে গেল। আর যাওয়ার সময় বুঝলি গা থেকে কিরকম বোটকা বিশ্রী একটা গন্ধ আসছিল, কি বলবো তোকে। হ্যাঁ হ্যাঁ রে অমল, কি হয়েছে বলতো? না কিছু না। কথাটা বলেই হনহন করে হাঁটা শুরু করলেন অমল বসু। তারপর কি যেন একটা ভেবে থমকে দাঁড়ালেন, বললেন, এবার দেখা হলে দূরে দূরে থেকো, আর হ্যাঁ এইসব কাউকে বলে বেড়াতে যেও না। কথাগুলো বলেই আবারও হনহন করে হাঁটা শুরু করলেন অমল বসু, তার পিছন পিছন বিধু। কিছুই ঢুকছিল না তার মাথায়, রঘুনাথ মিশ্র মানে কিশোরের কাকা, নিজের নয় দুঃসম।